ফোটাও সুজে চোখেতে বয় গঙ্গা হয়ে সুখ পাখি নিয়েছে তার মুখ খানি ঘুরায়ে এক ফোটাও সুজে চোখেতে সুখ পাখি নিয়েছে তার মুখ খানি ঘুরায়ে মরুভূমি হয়ে গেছে এ দুটি জীবন চোখেতে শুকায় যায় এই আঁখি জল ও প্রিয়তমা প্রিয়তমা তোমার অশ্রু ভেজা আঁখি দেখে কাঁদে মোর হিয়া ললাটে রাঙা সিঁদুর দেখে কাঁদে মোর হিয়া তোমার অশ্রু ভেজা আঁখি দেখে কাঁদে মোর হিয়া লালাটে রঙা সিঁদুর দেখে কাঁদে মোর হিয়া ও প্রিয়তমা প্রিয়